সালাম দিতে পারেন, এটা এতদিন অসুবিধা নেই, সালাম দেওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের এখানে মোবাইলে অনেক রিংটোন বাজে, গান বাদ্য সম্পর্কে কিছু বলে না, মোবাইলের গান, এটা হাদিসে শয়তানের বলা আছে যে কেয়ামতের আগে গানের ব্যাপক প্রচলন হবে। তো ব্যাপক প্রচলন হবে, সব ঘরে ঘরে গান থাকবে, মসজিদের মধ্যে গান ঢুকবে, কেন ঢুকবে? এই ঢুকে গেছে শয়তানের অস্ত্রের মাধ্যমে। এই জন্য খেয়াল রাখবেন, এক তো মোবাইলের টোনে আপনারা গান রাখবেনই না, কেন আপনারা গান রাখবেন? একটা কেরাত ঢুকে যায়, মানে কি করে আপনারা একটা সাধারণ রিংটোন দিয়ে দেন, কোরআন তেলাওয়াত ঢুকায় তাও ঠিক না, রিংটোনে কোরআন তেলাওয়াত বানান ঠিক না। কারণ হলো যে যখন রিং আসলো আপনি রিসিভ করলেন, রিসিভ করলেন এমন এক জায়গায় যেখানে যেখানে আয়াত শেষ হয় নাই, অর্থ পরিবর্তন হয়, আর তাছাড়া কোরআনের কণ্ঠ চেপে ধরা হয়েছে, এটা বেয়াদবি করার সাথে। তিন নম্বর বিষয়, কোরআনকে মাধ্যম বানাচ্ছে, কি বানাচ্ছে? ওই একদল লোক দেখবেন মাহফিলে লোক হয় নাই, তো লোক হাজির হওয়ার করে দেখি ওরা কেরাত শুরু করে দেয়, সাপ খেলা যা দেখায় সাপ খেলা মজবা মানায় না রাস্তায়, ওই সাপ খেলা আল্লাহরা কি করে, ওরা ওই গান গায় হুড়ে করে ডাক দেয়, তো বাচ্চারা এসে চলে আসে। তো আমাদের দেশেও মাহফিলে যখন লোকজন না থাকে তখন কোরআন তেলাওয়াতটাকে মাধ্যম বানায়, এগুলো বেয়াদবি। কোরআন তেলাওয়াত করবো আমরা সবার উদ্দেশ্যে, লোকজন নাই খালি মাঠে কোরআন তেলাওয়াত করার জন্য লোকজন জমা করার জন্য, সেটা ঠিক না। তো কোরআনকে কোন জিনিসের মাধ্যম বানানো, এটা বেয়াদবি। কোরআনকে মোবাইলের মাধ্যম বানানোটা ঠিক না। আপনারা কোনো বক্তব্য কি করতে পারেন, সালাম দিতে পারেন, লিঙ্কনে সালাম বসাই দিলেন, এরকম কিছু করতে পারেন। গান বাজনা থেকে সম্পূর্ণ বিরত থাকা, গান বাজনা শোনা হারাম এবং এগুলো শয়তানের কাজ, এগুলো মসজিদে ঢুকাবার জন্য শয়তানের প্ল্যান আছে, তো সেই প্ল্যান যেন আমরা বাস্তবায়ন না করি, এটা আমরা খেয়াল থাকবো।